العاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই ছোট্ট পরিসরে ছোট্ট একটি বিষয়ে আলোচনা হবে, তা হচ্ছে আশুরার ফজিলত। আশুরা আরবি ভাষায় মুহররম মাসের দশম তারিখের দিনকে বলা হয় থাকে আশুরা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য বছরের প্রতি মাসেই কোনো না কোনো বিশেষ ফজিলতের কথা উল্লেখ করেছেন। আর এ বছরের শুরু করেছেন মুহররম মাস দিয়ে এবং শেষও করেছেন মুহররম মাস দিয়ে, অর্থাৎ আশুরুল হরম দিয়ে। আশুরুল হরম হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। তো এখানে বছরের শেষ হচ্ছে জিলহজ মাস, সেটাও মুহররম মাস, হরম মাস, এবং বছরের প্রথম মাস মুহররম মাস, সেটাও হরম মাস। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফজিলতের জন্য ছোট্ট একটি ব্যবস্থা রেখেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ফজিলতটি কি এটুকু বলার আগে আমরা এই দিনের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এবং ফেরাউনকে ও তার কওমকে নদীগর্ভে ডুবিয়ে দিয়েছিলেন এই দিনে। এই দিনের আরো অন্যান্য ঘটনাবলী আছে, সে ঘটনাগুলি আমরা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব ইনশাআল্লাহ তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে শুধু এই মূসা আলাইহিস সালামের মুক্তি এবং ফেরাউনের ধ্বংস, এই উপলক্ষে আমাদের করণীয় কি এবং ইসলাম এ ব্যাপারে কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবা ইকরামগণ কি করতেন এবং কি বলেছেন, সেটা আমরা একটু খতিয়ে দেখব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাকে জিজ্ঞেস করা হলো আশুরার দিন সম্পর্কে, তিনি বললেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমা ইয়াওমান ইয়াতাহাররা ফাযলুহু আলাল আইয়াম ইল্লা হাযাল ইয়াওম ওয়া হাযা আশ-শাহর। অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজিলত তালাশের জন্য এই দিনে যে রোজা রাখার প্রতি আগ্রহী দেখেছি, এই ছাড়া আর অন্য কোনো দিনে দেখি নাই, এবং রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রমজান মাসের ফজিলতের রোজা রাখার জন্য যে আগ্রহী ছিলেন এবং এই মাসের এই দিনে রোজা রাখার প্রতি যে আগ্রহী ছিলেন, এছাড়া অন্য কোনো দিনে এত আগ্রহী দেখি নাই। সাহাবা ইকরামগণ, তাবেঈগণ যখন এই দিনের ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অবহিত হলেন, জানতে পারলেন, তখন তারা এই দিনে নিজেরা রোজা রাখতেন এবং সন্তানদেরকেও রোজা রাখার প্রতি আগ্রহী করতেন। এমনকি তারা বলছেন যে আমরা আমাদের এই বাচ্চাদেরকে রোজা রাখাতাম এইভাবে যখন তাদের ক্ষুধার সময় হতো বলে অনুভব করতাম, তখন তাদের সাথে আমরা খেলতামশায় লেগে যেতাম, খেলনা নিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতাম যেন খাবার প্রতি আগ্রহী না হয়, রোজাটি যেন পূর্ণ করতে পারে। এমনিভাবে তাদেরকে নিয়ে মসজিদে যেতাম, জিকির আজকারে মশগুল থাকতাম, খাবারের কথা ভুলিয়ে রাখার চেষ্টা করতাম, রোজা রাখার প্রতি আগ্রহী করতাম। সুতরাং রোজার যে ফজিলত পাবো কি সেটা আমরা পরে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বেও মক্কাতেও এই দিনে রোজা রাখতেন, তবে মানুষকে নির্দেশ দিতেন না। এই দিনে রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে মানুষকে এই মর্মে নির্দেশ দিতেন না রোজা রাখার জন্য। যখন তিনি মদিনায় হিজরত করে গেলেন, তখন দেখলেন সেখানকার মানুষ এই দিনে রোজা রাখছে, ইয়াহুদগণ এই দিনে রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমূনহু, আজকের এই দিনটি কি দিন যে তোমরা এই দিনে রোজা রাখো? তারা বলেছিল, হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু ওয়াগরাকা ফিরআউন ওয়া কওমুহু কওমুহু ফসামাহু মূসা শুকরা লিল্লাহ ফানাহনু নাসুমুহু। এই দিনটি হচ্ছে মহান দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম ও তার কওমকে মুক্তি দিয়েছিলেন, মুক্ত করেছিলেন, এবং এই দিনে ফেরাউন ও তার কওমকে ধ্বংস করেছিলেন, নদী গর্ভে ডুবিয়ে দিয়েছিলেন। তাই মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই দিনে রোজা রেখেছিলেন। সুতরাং আমরাও এই দিনে রোজা রেখে থাকি, আমরাও রোজা রেখে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরাই তো হকদার বেশি, অতএব তোমরা যদি রোজা রাখো তাহলে আমরাও কেন রোজা রাখবো না। এই মর্মে তিনি ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমারা বিসিয়ামি, এই বলে তিনি এই দিনে রোজা রাখেন এবং এই দিনে রোজা রাখার প্রতি মানুষদেরকে উৎসাহিত করেন। সহিহাইন তথা বুখারী ও মুসলিমে আরো বর্ণনা এসেছে যে রবিউ বিনতে মুআওয়াজ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে সকালবেলায় কোনো এক বাহককে আনসারদের মহল্লায় পাঠাতেন মদিনার আশপাশে। মদিনার আশপাশে আনসারদের যে গ্রাম ছিল সেই গ্রামে পাঠাতেন, তিনি গিয়ে এইভাবে বলতেন তাদের কাছে যে, মান কানা আসবাহা মিনকুম সাঈমান ফালইতিম্মা সাওমাহু ওয়া মান কানা আসবাহা মিনকুম মুফতিরান ফালইতিম্মা বাকিয়াতা ইয়াওমিহি, তোমাদের মধ্যে যারা আজকে রোজা রেখেছো তারা যেন রোজা পূর্ণ করো, আর যারা এই সকালে নাস্তা করে বসেছো খেয়ে বলেছো তারা যেন বাকি দিনটি রোজা পূর্ণ করো, অর্থাৎ আর খাওয়া গ্রহণ করো না বরং পূর্ণ দিন রোজা পালন করো। এই দিনের পর থেকে তারা বলছেন যে আমরা ফাকুন্না বাদা দালিকা নাসুমু ওয়া নুসাউমু সিবিয়ানানা সিগারা মিনহু, এই দিন থেকে আমরা নিজেরা রোজা রাখতাম এবং আমাদের সন্তানদেরকেও রোজা রাখাতাম। অতএব এই দিনের ফজিলত অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ দিন। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হাযা ইয়াউমু আশুরা ওয়া লাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু ওয়া আনা সাঈমুন ফামান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতির, আজকের এই দিন আশুরার দিন আল্লাহ তোমাদের প্রতি রোজা ফরজ করেন নাই, তবে আমি রোজা আছি, ফামান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতির, অতএব যে চায় সে যেন আজকের দিনে রোজা রাখে এবং যে চায় সে ছেড়ে দেয়। অর্থাৎ এটা ফরজ নয়, ওয়াজিব নয়, বরং ইস্তেহবাব তথা মুস্তাহাব, এর পূর্বে ওয়াজিব হিসাবে অন্যান্য উম্মতের উপরে এই দিনে রোজা ফরজ ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো এবং এই দিনের রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সিদ্ধান্ত দিলেন, তখন এই দিনের রোজা ফরজ হিসাবে আর মুসলিম উম্মতের জন্য নয়, বরং মুস্তাহাব হিসাবে এই দিনের রোজা পালন করা হয়। এই দিনে রোজা পালন করলে কি ফায়দা হবে, কি ফজিলত হবে, কি লাভ করতে পারবো, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, আমি আল্লাহর প্রতি আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের রোজার বিনিময়ে বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গুনাহ মাফ করবেন, তবে সেই গুনাহ কবিরা গুনাহ নয়, বরং সগিরা গুনাহ। সগিরা গুনাহ বিগত এক বছরের যত সগিরা গুনাহ রয়েছে, আজকের দিনের একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগিরা গুনাহগুলি মাফ করে দিবেন। তবে মুসলিম মিল্লাত আমাদের একটি বিষয় সতর্কতার সাথে গ্রহণ করা দরকার, জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ইয়াহুদগণ এই দিনে রোজা রাখতেন, 10 তারিখে, মুহররমের 10 তারিখে রোজা রাখতেন, এই মর্মে যে মুসা আলাইহিস সালাম এই দিনে মুক্ত হয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন। আমরা তথা মুসলিমদের নীতি হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইয়াহুদ এবং নাসারাদের বিপরীত করো। রোজা যেহেতু এই দিনে বৈধতা রয়েছে আমাদের, কিন্তু তারা যেহেতু শুধু একদিন করত, সেই মর্মে আমাদেরকে বিপরীত করতে হবে, কিভাবে, এর সাথে অন্য আর একদিন রোজা রাখতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফায়দা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাত তাসিয়া, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে এর সাথে 9ম তারিখও রোজা রাখবো ইনশাআল্লাহ। সুতরাং শুধু 10 তারিখ নয়, বরং 9 এবং 10ই মুহররম দুটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের অতীতের এক বছরের সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। আর শুধু হচ্ছে 10 তারিখে যদি কেউ রাখতে চান রাখতে পারেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকাঙ্ক্ষা করেছিলেন আগামীতে বেঁচে থাকলে, তিনি অবশ্য এই বলার পরে পরবর্তী এই মাস পান নাই, তার আগে ইন্তেকাল করেছিলেন, সেই হেতু আমরা এই 10 তারিখের সাথে 9 তারিখেও রোজা রাখবো। তবে 9-এর সাথে শুধুমাত্র 10 তারিখেও রোজা রাখা যায়, কিন্তু উত্তম হচ্ছে 9 এবং 10। অন্যান্য আলেমগণ যে মন্তব্য পেশ করেছেন তাদের মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি বলেছেন যে 9 এবং 10 অথবা শুধু 10 অথবা 10, 9, 10, 11 রোজা রাখা যেতে পারে। উত্তম হচ্ছে 9-10, তারপরে হচ্ছে শুধু 10, তারপরে হচ্ছে 9, 10, 11। যদি কখনো কোনো দেশে তারিখের ভিন্নতা দেখা যায়, সমস্যা দেখা যায়, তাহলে এহতিয়াতান সতর্কতাবশত 9, 10, 11 পালন করলে ভালো হবে। এই জন্য যে কোন দিন 10 হচ্ছে, যদি 3টি করি তাহলে এটা থেকে কোনোটাই বাদ পড়বে না। এই জন্য আমরা চেষ্টা করব এই আগামী কয়েকদিন পরে যে আমাদের সামনে এই আশুরার দিন আসছে, এই দিনের ফজিলতটি গ্রহণ করার, অর্থাৎ এই দিনে রোজা রেখে বিগত একদিনের এক বছরের গুনাহ মাফ করে নেওয়ার চেষ্টা করব, সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবিত রাখার জন্য, সুন্নাতকে মুসলিম সমাজে বাস্তবায়িত করার জন্য আমরা নিজে যেমন সিয়াম পালন করব, অন্যদেরকে সিয়াম পালনের জন্য পরিবার পরিজনকে উৎসাহিত করব, পাড়া প্রতিবেশীকে উৎসাহিত করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহ অনুযায়ী সকল প্রকার আমল করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।